عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের চলছে ঈমান নবায়ন পর্ব। আমাদের ওয়াদা ছিল যে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঈমান তোমাদের বুকে পূর্ণ হয় যেমন কাপড় পূর্ণ হয়। অতএব আল্লাহর কাছে চাও যেন আল্লাহ তোমাদের ঈমানকে নতুন করে দেন, নবায়ন করে দেন। আমাদের পাসপোর্ট পূর্ণ হয়ে গেলে নবায়ন করি, ইকামা নবায়ন করি এবং কাপড় নতুন ভাবে চেঞ্জ করি কিংবা কাপড় ময়লা হলে ধুয়ে নিই। ঠিক ঈমানের অবস্থাটা ওই রকমই, বিভিন্ন অবস্থা হয়, সেই অবস্থার ক্ষেত্রে আমাদেরকে যেমন প্রয়োজন সেরকম ব্যবস্থা নেওয়া দরকার। আজকে ঈমানে আমরা দেখব আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন তার বিরোধীদের ব্যাপারে। একদিকে যদি আল্লাহকে রাখা হয় তো অপর দিকে কে আসবে? গায়রুল্লাহ। আমরা বলি না গায়রুল্লাহ, গায়রুল্লাহ মানে হচ্ছে গায়র আল্লাহ, কারণ আল্লাহকে ছেড়ে বাদ বাকি সবাই, আপনি আমি সারা বিশ্ব, আল্লাহ একদিকে বাকি বিশ্ব একদিকে। ইবাদতের ক্ষেত্রে যখন আমাদের ইবাদতের প্রশ্ন আসবে, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য। এখন সারা সৃষ্টি বিশেষ করে মানুষ এবং জিন আল্লাহকে ইবাদত করছে, আল্লাহ ইবাদত করছে? আমরা দেখি অনেক লোক করছে বা কিছু লোক করছে, সবাই করে না। কিছু লোক করে না, আবার কিছু লোক আল্লাহর সাথে অন্যের ইবাদত করছে, আর কিছু লোক আল্লাহকে বাদ দিয়ে অন্যেরই ইবাদত করছে। এই যে অন্য, অন্য মানে হচ্ছে গায়ের, তাহলে আল্লাহ আর গায়রুল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। কোরআন মাজিদের সর্বপ্রথম আদেশ হলো কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আর কোরআন মাজিদের সর্বপ্রথম নিষেধ কি? তালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা শিরিক করো না। তাহলে শিরকের ব্যাপারটা কখন আসছে? যখন আপনি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করছেন তখন শিরিক হচ্ছে। আর আল্লাহ মানে হচ্ছে, আল্লাহ ছাড়া মানে হচ্ছে গায়রুল্লাহ। গায়রুল্লাহর মধ্যে সবাই তো আর সবাই ইবাদত করা হয় না। আপনি বলুন আপনার কেউ ইবাদত করে না? তাহলে গায়রুল্লাহর মধ্যে কিছু জিনিস এমন আছে যাদের ইবাদত করা হয়, তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় তাগুত। তাগুত, এখন ইবাদত মানেটা যদি বুঝেন আপনি, ইবাদত মানেটা কে বলবেন? ইবাদত মানে কি? হ্যাঁ বাসা, ইবাদত কাকে বলে? ইবাদত বলা, ইবাদতের আবেদনিক অর্থ হল দাসত্ব, গোলামি করা, তাই তো? কিন্তু ইসলামী পরিভাষায় ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? বলতে পারবেন না? ইবাদত হল করতে সেই গুপ্ত ও প্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ পছন্দ করে। ইবাদত হল করতে সেই গুপ্ত ও প্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ পছন্দ করে। যে কথা বলে আল্লাহ পছন্দ করেন সেটাই ইবাদত হয়ে গেল, যে কাজই করেন যদি আল্লাহ পছন্দ করেন সেটাই আপনার ইবাদত হয়ে গেল। এই ইবাদত, যে কোনো প্রকারের ইবাদত, আপনি রাস্তায় চলতে চলতে একটা মিসকিন দেখলেন, একটা টাকা বের করে দিলেন, এটা কি ইবাদত? যদি আল্লাহ পছন্দ করেন, এখন যদি আল্লাহর উদ্দেশ্যে দিয়েছেন তবেই না আল্লাহ পছন্দ করবেন, তাই না? যদি লোক দেখানোর জন্য দেন তাহলে আল্লাহ পছন্দ করবেন না, তাহলে ইবাদত হল না। তাহলে ইবাদত এমন একটা ব্যাপক জিনিস, এমন একটা ব্যাপক কর্ম যার মধ্যে বহু রকমের দাসত্ব আছে, বহু রকমের আনুগত্য আছে। যদি আপনি আল্লাহ ছাড়া যে ইবাদত আল্লাহর জন্য করতে হয় সেই ইবাদত যদি আপনি অন্যের জন্য করেন তাহলে শিরিক হবে। আর তাগুত হবে কাকে, তাগুত কাকে বলে দেখুন, প্রত্যেক সেই পূজ্যমান উপাস্য যে আল্লাহর পরিবর্তে পূজিত হয় এবং সে তার এই পূজায় সম্মত থাকে। বুঝলেন, অনেক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয় কিন্তু যার ইবাদত করা হয় তার খেয়ালই থাকে না, হুশই থাকে না। যেমন যারা কবরে আছে সিজদা করা হচ্ছে, যদি সিজদা করা হয় তো কবরবাসী কবরওয়ালা কি বুঝতে পারে যে আমাকে সিজদা করছে? তাহলে আমরা কি বলতে পারি যে সেই কবরবাসী ইবাদত নিচ্ছে বা সিজদা নিচ্ছে না? তাহলে তাকে তাগুত বলা হবে না। তাগুত কাকে বলা হবে? যে যে এখন বৃদ্ধ অবস্থায় আছে, আপনারা ফেসবুকে দেখছেন, আর এসে টাকা দিচ্ছে আর মাথা ছুঁয়ে হয় সেই অমুসলিমদের মতো এরকম করে, আর না হয়তো সেজদা করছে, না হয় পায়ের বুড়ো আঙুল চুষছে, আর অন্য অন্য কিছু আঙুল চোষা, পা ধোয়া, পানি খাওয়া, কত রকম জিনিস আছে। পাটাকে সুন্দর করে একটা প্লেটে দাম করিয়ে পাটাকে ধুয়ে দিচ্ছে, সেই পানি বিতরণ হচ্ছে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু বিতরণ হতো। এখন তারা হয়তো বলবে যে আল্লাহ নবীর থুতু বিতরণ হয় তা আমাদের পানি কেন ভুল হতো, কিন্তু না, সেটা সেই বরকত ছিল আল্লাহ নবীর মাঝে। আল্লাহ নবীর চুল কাটতেন আর চুল মাটিতে পড়ত না, সেই চুল কি হতো সাহাবীদের মাঝে বিতরণ করা হতো, আর সেই চুল ছিল কি বরকতের জিনিস, শিফা, তার মানে লোকেরা ওষুধের মতো ব্যবহার করত। আর তার দেহের ঘাম, তার দেহের ঘাম ছিল আতর এবং ওষুধ। এখন যদি আপনি বলেন যে আমি হচ্ছি সেই বুজুর্গ, যেহেতু আলেমরা হচ্ছে নায়েবে নবী, অতএব এই ব্যাপারও আমি নায়েব, এতে দূর কি বাদ হয়। কেউ যদি বলে আমি ফাতেমার স্বামী, আমি আলীর স্ত্রী ফাতেমার স্বামী, নবীর বেটি ফাতেমার স্বামী, বিশ্বাস করবেন না? করবেন না, নারাই তকবীর লাগাবেন না, আপনি তখন আমাকে তো আকাশে তুলবেন, তাই না? তো এমন মানুষও আছে, আরবি যেটা কথা বলে লেকুলিয়ে সাফেতা তিন লাফেতা, আরবিতে এটাকে লাফেতা বলে, জানেন? কারণ এখানে আপনি যে আওয়াজ করবেন সেই আওয়াজই আপনার। তেমনি কিছু মানুষ আছে যা বলবেন তাই, ইয়েস ম্যান, হ্যাঁ ইয়েস স্যার, যা বলছেন তাই, আমি ফাতেমার বিবি, হ্যাঁ ইয়েস স্যার, আমি আল্লাহকে দেখেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, ইয়েস স্যার, নারায় তাকবীর, আমি আল্লাহ, হ্যাঁ ইয়েস স্যার, তাতেও সমস্যা নেই। ভেবে দেখবে না এদের দিমাগ মানে একদম একদম সেই দিমাগ যে দিমাগে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সেখানে কোনো ভালো জিনিস ঢুকবে না, কোনো প্রতিবাদ নেই, প্রতিবাদ নেই। আল্লাহ নবী বলছেন কালকুজি মুজাক্ষিয়া, তার মানে উল্টো করে উপর করে রাখা কলসির মতো পানি ঢুকবে, একে তো এইভাবে থাকলেই পানি ঢুকবে না, তাতে আবার কি করা আছে, উপর করা আছে। এই হচ্ছে মানুষের অন্তরের অবস্থা, কিভাবে বিশ্বাস করে। যারা এইভাবে বসে বসে নজর নিয়াজ, ইবাদত না ইবাদত না, এবারে যদি আপনি নজর নিয়াজ নিচ্ছেন, সিজদা নিচ্ছেন আর ইবাদত নিচ্ছেন, তাহলে যে সন্তুষ্ট মানে ইবাদত নিয়ে সন্তুষ্ট সে হচ্ছে তাগুত, তাকে বলা হয় তাগুত। আপনারা উদাহরণে বুঝতে পারবেন যে তাগুত কাকে কাকে বলে এবং কি শ্রেণীর ইবাদত তাদের সাথে করা হয়। আমাদের দেশে আছে যে মানে বড় মানুষকে, বড় মানুষের পা ছুঁয়ে কি করা, সালাম বলা হয়, এটা কি প্রণাম, আমরা সেটাকে সালাম বানিয়ে নিয়েছি, আমরা অনেক কিছু রং টং লাগিয়ে ইসলামী বানিয়ে নিয়েছি, তাই না? এটা ইসলামী, এটা ইসলামী, এটা ইসলামী, এই যে আমরা বলি, তো প্রণামটাকে কি বানিয়ে নিয়েছি, সালাম বানিয়ে নিয়েছি। ওরা আপনি বিশেষ করে কন্যা বিদায় হওয়ার সময় দেখবেন, কন্যা যখন বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছে তখন কার পায়ে না ছুঁয়ে সালাম করে, যে থাকবে তার সামনে, সে বড় হলে তার পায়ে, এমনকি ছোটর পায়েও সালাম করে, তাই না? আর শ্বশুর বাড়িতে গিয়েও সে একই অবস্থা। আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি কোন কোন মহিলা যাদের মোটামুটি জ্ঞান আছে তো তাদের পা ছুঁয়ে সালাম করলে তারা বলে সালাম করতে হয় না মা, এইভাবে সালাম করতে হয়, আল্লাহকে সালাম করো মা, আল্লাহকে সালাম করো। এইভাবে একটা জিনিস মানে এদিকেও হোস নেই যে আল্লাহকে বা সালাম কি করে করা হয়। আচ্ছা বাধা দেয় না, খালি ওইটা মুখে বলে, মাথায় হাত দিয়ে বলে আল্লাহকে সালাম করো মা, সুখী হও মা, সুখী হও। আর তার মানেই হলো যে ওই মহিলাতে, হ্যাঁ ওই মহিলা মহলের যে জ্ঞানের অবস্থা, দিনের অবস্থা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে যে পরিবেশে পুরুষদের জ্ঞান নেই সেই পরিবেশে মহিলাদের কি জ্ঞান থাকতে পারে। সেখানে দিন একদম গরিব, গরিব মানে কি গরিব মানে দরিদ্র না, আর দিকে গরিব মানে কি গরিব মানে না গরিব না গরিব বলে না, এই লোকটা গরিব তার মানে অপরিচিত প্রবাসী। আপনার গোটা মসজিদ, গোটা মসজিদের মধ্যে আপনি একা বাংলাদেশি সব আরবি, কেমন লাগবে আপনাকে? আপনার অনুভূতিতে কেমন হবে? আপনাকে লোকে দেখে কি ভাববে? আপনার চলা ফেরা চলন বলুন, টুপি জামা দেখে বুঝতে পারবে হাত গরিব, তা চলুন গরিব। তার মানেই সে এক ধরনের এমন লোক যে এই পরিবেশের সঙ্গে খাপ খায় না। ইসলাম সেই পরিবেশের অবস্থা দেখে মনে হবে ইসলাম এখানে একদম গরিব। এদিন হাদিসে আছে বাদার ইসলাম ও গরিবান, ওই গরিব অবস্থাতে ইসলাম শুরু হয়েছে আর গরিব অবস্থাতে ফিরে যাবে শেষকালে। লোকের কাছে ইসলাম একদম গরিব হয়ে যাবে, অপরিচিত অজানা। এটা কি একজন ফেসবুকে আজকেই লিখেছেন, আজকেই লিখেছে যে আপনার হালাল হারাম, হালাল রুজি হারাম রুজি রোজগার বইটা পড়লাম, বাংলাদেশের প্রেক্ষাপটে বইটা মানাই যাবে না। আপনি অবাস্তব কথা লিখেছেন, গুড, ঘুষ না খেয়ে চলা যাবে না, সুদ না খেয়ে চলা যাবে না, মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না, ইত্যাদি ইত্যাদি বাস্তব। এগুলো সত্যি কথাই বলেছে, সত্যি কথাই বলেছে। কিন্তু আপনি যদি না মানেন চলা যাবে না। অবাস্তব যদিও হয়, আপনি যদি মানতে চান তারপরে যদি আপনি মানতে না পারেন তো আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি মানারই চেষ্টা করলেন না, বললেন না না এখানে চলা যাবে না, সুদ খেতেই হবে, কেউ আপনাকে সুদ খেতে বাধ্য করছে? কেউ যদি বলে যে না মিথ্যা কথা না বলে ব্যবসা চলবে না, কেউ আপনাকে বাধ্য করছে মিথ্যা কথা বলেন? তাহলে যদি আপনি বাস্তব বলছেন ঠিক, অবাস্তব বলছে এগুলো মানা যাবে না, মানা যদি না যায় আল্লাহ বুঝছেন যে মানা যাবে না যাবে। মোট কথা হলো যে তাগুত হলো তারা কি বললাম, তাহলে প্রথমে ইবাদতটা বুঝতে পারলেন, ইবাদত কি জিনিস, প্রত্যেক সেই কথা গুপ্ত ও প্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ পছন্দ করেন, আপনি সব মনে রাখবেন, প্রত্যেক সেই গুপ্ত ও প্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ পছন্দ করেন সেটা ইবাদত। এবার গুপ্ত বললাম কেন সেটাও আপনারা উদাহরণ জানেন, গুপ্ত গুপ্ত কাজের উদাহরণ কি আছে ভাই? এমন কোন গুপ্ত কাজ আছে যে আল্লাহ পছন্দ করেন? ভালোবাসা। আপনি রাসূলকে ভালোবাসেন তাই না? আপনি গুপ্তকে ভালোবাসেন তাই না? এটা কি গুপ্ত? আপনি কেউ জানেন, আপনি বাসেন না বাসেন মনের খবর কে জানে? একমাত্র আল্লাহ জানে। তাহলে এটা ইবাদত, গুপ্ত আর প্রকাশ্য ইবাদত আপনারা জানতে পারেন দেখতে পারেন। ব্যাস এবার তাগুত কাকে বলে? যে আল্লাহকে ছেড়ে যার ইবাদত বা দাসত্ব বা আনুগত্য করা হয় এবং সে এই পূজাতে সম্মত থাকে, রাজি থাকে, তার মানে বাধা দেয় না সম্মত। হ্যাঁ সেটা করছো করো, কিন্তু মুখে যদিও বলে আল্লাহকে সালাম করো মা, আল্লাহকে করো মা, মুখে হয়তো বলে যে আমাকে করো না আল্লাহকে করো, কিংবা সিজদা আমাকে করতে হয় না আল্লাহ, অথচ সে তার সামনে তাকে সিজদা করছে, বুঝতে পারছেন? তাহলে এই অবস্থায় একে কি বলা হবে? তাগুত বলা হবে। তাগুতকে অস্বীকার না করে আল্লাহর প্রতি ঈমান কোন কাজে দেবে না, এটা একটা পয়েন্ট মনে রাখবে। তাগুতকে যদি কেউ অস্বীকার না করে তার মানে গায়রুল্লাহ ইবাদতকে কেউ অস্বীকার না করলে আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। ফামাইয়া ফুরবি তাগুতি ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। প্রথমেই আল্লাহ বলছেন ফামাইয়া ফুরবি তাগুত, যে তাগুতের সাথে কুফরি করবে, আপনি যখন মোমেন তার মানেই আপনি কাফের। আপনাকে যদি কাফের রাগ করবেন না করবেন না, রাগ করবেন, কিন্তু আপনি কাফের, কাফের ছাড়া আপনি মোমেন হতে পারবেন না। তার প্রতি কাফের, তাদের প্রতি আপনি কাফের, আর মোমেন কার প্রতি? আল্লাহর প্রতি আপনি। তাগুতকে তাগুতের প্রতি কাফের না হয়ে তাগুতের সাথে কুফরি না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনতে পারবেন না। এখন উদাহরণ দিয়ে আপনাদেরকে দুটো কথা বলি, যে কিভাবে তাগুত চিনব বা কি কাজ করলে পরে তাদেরকে তাগুত বলা হবে। উদাহরণ বলা হয়েছে পৃথিবীতে বহু রকমের তাগুত আছে, কিন্তু প্রধান প্রধান তাগুত হল পাঁচটা। বহু রকমের তাগুত আছে কিন্তু প্রধান তাগুত কয়টা? পাঁচটা। তাদের মধ্যে যে মেন তাগুত, মেন যে এদের নেতা, তাকে বলা হয় ইবলিস, শয়তান। তার মানে শয়তানের ইবাদত করলে তাগুতের পূজা হয়। কিন্তু আপনি শয়তানের ইবাদত করছেন কিভাবে বুঝবেন? শয়তানের ইবাদত করছেন আপনি কি করে বুঝবেন? যখনই আপনি এমন কাজ করবেন যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। ইবাদত করলে কি হয়? আল্লাহ সন্তুষ্ট হন, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হন। আপনাকে বোঝানো হচ্ছে, দলিল পেশ করা হচ্ছে, অথচ আপনি মানছেন না, আল্লাহর নবীর কথা শুনছেন না, সহি হাদিসকে প্রত্যাখ্যান করছেন। তাহলে জানতে হবে যে আপনি আপনার মনের পূজা করছেন, আর মনের পেছনে কে আছে? শয়তান আছে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের মনে ওয়াসওয়াসা দেয়। ফাওয়াসওয়াসা লাহুমাস শয়তান, প্রথম ওয়াসওয়াসা কাকে দিয়েছিল? আমাদের মা ও বাপকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বের করেছিল। সেই ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়ে সে সংকল্পবদ্ধ যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে, যথাসম্ভব মানুষকে কি করবে? নিজের দলে টানবে এবং জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামে নিয়ে গিয়ে যখন জাহান্নামীরা বলবে, ও আমাদের দলনেতা কই, আজকে বলো যেন আজকে একটা দিন আজাব হালকা হোক, যখন কই দলনেতা, দলনেতা কিন্তু হাজির হবে তাই না? এই শাসন দেবে, ভাইরা আমার শোনো, ভোটের আগে আমি এই সব ওয়াদা দিয়েছিলাম কিন্তু আজ করতে পারছি না, দুনিয়ার বুকে আমি বলেছিলাম যে আমার সঙ্গ দাও, আমার দলে এসো, কিন্তু আমি তোমাদের হাত ধরে টেনে আনিনি, হাত ধরে টেনে আনিনি, বলেছিলাম সঙ্গে সঙ্গে তোমরা বিশ্বাস করেছিলে, মেনে নিয়েছিলে, আমার কথা চলেছিল, ঠিক আছে এখন তোমরা শোনো, তোমরা যেমন আজাবে আছো আমিও তেমনি আজাবে আছি, তোমরা চিৎকার করবে না, আমাকে ডাকবে না, আর আমিও তোমাদেরকে ডাকবো না, আমাদের সাথে আমার সাথে তোমাদের আর কোন সম্পর্ক নেই। তাহলে জাহান্নামে গিয়ে সাফাই গাইবে, আমি ভাই তোমাদেরকে ধোকা দিয়েছিলাম, তোমাদেরকে কুমন্ত্রণা দিয়েছিলাম, তোমাদেরকে আমার দলে ভিড়তে বলেছিলাম, আমার দলে আসতে বলেছিলাম, আমি তোমাদেরকে জাহান্নামী করতে চেয়েছি, তোমরা সাড়া দিয়েছিলে, তার জন্য হ্যাঁ থ্যাংক ইউ তাই না? কিন্তু যদি তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছ, ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমাকে দায়ী করো না, কারণ আমি কাউকে হাতে ধরে টেনে আনিনি, আমার দলে ঘেরাইনি। বুঝতে পারছেন? তাহলে শয়তানের পূজা কিভাবে করছেন আপনি নিশ্চয়ই অনুধাবন করবেন, যখন আপনি পাপ করছেন, যখন আপনি আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী কোন কাজ করছেন, তখন জানতে হবে যে আপনার পেছনে শয়তান আছে। আল্লাহ তাআলা কি বলছেন? হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করে যাও, নুস না আপনার দরজা আছে, দরজাতে আপনার ছেলে শুয়ে আছে, হাফ বাইরে আছে হাফ ভিতরে আছে, বাবা শরীর খারাপ হবে, ভিতরে এসি ঠান্ডা, বাইরে গরম, কিংবা বাইরে রৌদ্র থাকে, অর্ধেকটা দেহ রৌদ্রে আবার অর্ধেকটা দেহ ছায়াতে থাকলে ক্ষতি হয় না? হয় না। আপনি তখন বলবেন ভিতরে এসো, হয় ভিতরে এসো, না হয় বাইরে যাও। তোমরা মুসলমান হয়েছ, মুসলমান হও, কাফের হতে বলছি না, কারণ আল্লাহ তাআলা কুফরি পছন্দ করেন না। তোমরা মুসলিম হয়ে যাও, মুসলমান হয়ে যাও, কিন্তু হবে তো পরিপূর্ণ রূপে হও, নুস নুস না, মাথাটা মুসলিম আর দেহটা মুসলিম না, আবার পাটা মুসলিম তার একটা পা মুসলিম না, এরকম না, তাই না? যদি তুমি বাস হতে চাও তো তোমার ইঞ্জিনটাও বাসের হোক, ব্রেকটাও বাসের হোক, বডিটাও বাসের হোক, সিটগুলোও বাসের হোক। এ নয় যে ইঞ্জিন প্লেনের আর সিটগুলো ট্রাকের আর কি বলে ব্রেকটা সাইকেলের চলবে। আছে যদি তুমি মুসলমান হতে চাও পরিপূর্ণ রূপে মুসলমান হও, আর পরিপূর্ণ রূপে যদি মুসলমান না হও তার পেছনে কারণ কি জানেন? আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আর পরিপূর্ণ রূপে মুসলমান হয়ে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মানে শয়তান যেভাবে যাচ্ছে যে পথে যাচ্ছে তার পেছনে পেছনে যেও না, কারণ সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বা সংক্ষেপে এতটুকু যে শয়তান হচ্ছে এক নম্বরের তাগুত, সব থেকে বড় তাগুত, অন্যান্য তাগুত থেকে বাঁচা সম্ভব কিন্তু শয়তানের, শয়তান যে তাগুত তার ইবাদত থেকে, অন্যান্য শয়তানের অন্যান্য তাগুতের ইবাদত থেকে বাঁচা সহজ, কিন্তু শয়তানের যে শয়তান যে তাগুত তার ইবাদত থেকে বাঁচা সহজ না। কেন? আমরা বুঝতে পারি না যে আমরা শয়তানের ইবাদত করছি, দেখতেও পাই না, এটাও একটা বড় কথা। অন্যান্য তাগুতকে দেখতে পাবো কিন্তু শয়তানকে দেখতেও পাই না, কোন সময় এসে ঘুষমন্ত্র দিচ্ছে এবং তার আনুগত্য হচ্ছে আমরা বুঝতে পারছি না। দু নম্বর, আল্লাহর বিধান বিকৃতকারী অত্যাচারী শাসক, শাসক মানে দেশের নেতা, সে দেশের নেতা যদিও মুসলিম হয় তবে হলে তো কোনো কথাই নেই, মুসলিম হলে সে যদি আল্লাহর বিধান বিকৃত করছে, না না এটা ঠিক আছে কিন্তু এইগুলো চলবে না, ইসলামী আইন, না না ইসলামী আইন আছে যে বাবা মারা গেলে ছেলে দু ভাগ পাবে আর মেয়ে এক ভাগ পাবে, না না এই যুগে সমান পাবে, নারী পুরুষ সমান। এখন যদি কোন শাসক, অত্যাচারী শাসক জোর করে অনৈসলামিক কানুন আইন মানুষের ঘরে চাপিয়ে দেয়, এমন অত্যাচারী শাসক যে শরীয়তের বিধানকে বিকৃত করে, এবং যদি আপনি মেনে নেন তাহলে সেটা হবে তাগুতের পূজা, ইচ্ছা কি বলে বাধ্য হয়ে যাওয়াতে কথা, বাধ্য হয়ে যদি আপনি কাউকে সিজদা করেন হবে সেটি হবে সিজদা কর না হতে শুট করে দেবো হবে কি ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যাকে বাধ্য করা হয়েছে সে যদি কুফরি করে আল্লাহ তার কুফরি ধরবে। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর ব্যবস্থা দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, কিন্তু যদি কেউ সন্তুষ্ট চিত্তে সেই শাসককে মেনে নেয় তাহলে সেই শাসককে বা সেই শাসক হল তাগুত, আর তার ইবাদত করা হয় জনগণের। বুঝা গেল দু নম্বর কারণ, শাসন যার হাতে আছে বা ক্ষমতা যার হাতে আছে, ক্ষমতাসীন মানুষের কাছে বহু কিছু আছে, সে ক্ষমতা দ্বারা ইসলামী শরীয়তকে বিকৃত করতে পারে অথবা প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু প্রতিষ্ঠা করার জায়গাতে সে বিকৃত করছে। অবশ্য অনেক ক্ষেত্রে সে হয়তো বাধ্য থাকে, সে নিজেও বাধ্য থাকে গদি টিকাবার জন্য এরকম কিছু করতে হয়। এবার আমরা তার মনের বিচার করছি না যে সে কাফের না কাফের না সে কথা বলছি না, কিন্তু আমি বলছি সে শাসক যে বিকৃত শাসন অনুযায়ী চলছে আর মানুষ তাকে সমর্থন করছে, মানুষ তাকে মেনে চলছে, তাহলে কি হবে? তাগুতের পূজা হবে। তিন নম্বর, এরই কাছাকাছি আল্লাহর অবতীর্ণকৃত বিধান ছেড়ে অন্য বিধান অনুসারে বিচার কর্তা শাসক, যেমন অবস্থা আল্লাহর বিচার, আল্লাহর বিধান এসেছে মানুষের জন্য, মানুষের শান্তির জন্য, আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানের শান্তি নেই। তারা বিভিন্ন দেখাবে, আজকে ইসলাম মানলে এই হবে, অমুক জায়গায় বোম ফাটাবে, অমুক জায়গায় এই করবে, ভুল, এগুলো ভুল, ভুল ব্যাখ্যা। সঠিক ইসলাম যদি তুমি চাও বা সঠিক ইসলামকে যদি তুমি প্রতিষ্ঠা করো, সঠিক ইসলামের বিধান যদি তুমি চালু করো, শান্তি আর শান্তি, কারণ ইসলাম মানেই হচ্ছে আত্মসমর্পণ, যার ধাতু হলো সিলম, সিলম মানে হচ্ছে শান্তি। এটা হতেই পারে না যে ইসলাম অশান্তি আনবে, ইসলাম অশান্তি সৃষ্টি করতে পারে না। বাকি শাস্তি স্বরূপ এবং জিহাদ এগুলো দরকার আছে, এগুলো সব জায়গারই দরকার আছে। আপনার দেহে যদি এমন ঘা হয় যে ঘা ওষুধে ভালো না হয়, কাটতে হয় তো কাটতে হবে, তখন অস্ত্র ব্যবহার করতে হবে, আলাদা কথা। কিন্তু কাটতে হবেও আবার ইসলাম শান্তির জন্যই কাটতে হবে, কাটতে হবে নিরাপত্তার জন্যই, কাটতে হবে সুস্থতার জন্যই। যদি আপনি না কাটেন তো গোটা দেহকে পচে যাবে। যাই হোক, আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান অনুযায়ী বিচার করা হচ্ছে তাগুত, আর যে বিচার মেনে নেবে সে হবে তাগুতের পূজারি। আপনার কোন একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য বা বিচার চাই সেই বিচারের জন্য আপনি গেলেন কার কাছে, অন ইসলামিক কারণের নেতার কাছে গেলেন, কিন্তু আপনি বাধ্য হলেন, বললাম বাধ্য হওয়ার ব্যাপারটা আলাদা, আপনার দেশে নেই, আপনি বাধ্য। যেমন একজন কথা, ব্যাংক সুদি ব্যাংকে টাকা রাখা যাবে, হারাম। আপনার যার ব্যাংকে টাকা পাঠাচ্ছেন, সুদি ব্যাংক যদি হয় টাকা পাঠানো যাবে না, কিন্তু এখন নেই, আপনি কি করবেন সেটা আলাদা কথা। তেমনি যদি ইসলামী আইন না থাকে এবং কাউকে যদি সাহায্য করতে যাওয়া হয়, তাহলে আমরা বলবো যে না, দরকার নেই, ইসলামী আইন নেই, তখন আপনার শাস্তিরও দরকার নেই। কিন্তু এমন অবস্থা যে আপনার হাফ হক নষ্ট হয়ে যাচ্ছে, এখন লক্ষ লক্ষ টাকা কিংবা বিঘা বিঘা সম্পত্তি আপনার চলে যাবে, তখন আপনি বলুন কোন আইনের কাছে বিচার নিয়ে আপনি আপনার হক ফেরত আনবেন। আপনি বাধ্য হলে কথা আলাদা, কিন্তু যারা স্বেচ্ছাকৃতভাবে, যারা ইসলামী আইন আছে অথচ নেবে না, দেখছেন আমাদের আমাদের দেশে আছে ইসলামিক পার্সোনাল ল আছে, ইসলামিক পার্সোনাল ল অনুযায়ী বিচার নিতে পারেন, কিংবা সাধারণ ল। সাধারণ লয়ে কি আছে যে বাপের সম্পত্তি ছেলে মেয়ে সমান পাবে, আগে তো পেত না, আগে পেত না, এখন হয়ে গেছে কি সমান পাবে। আর ইসলামিক পার্সোনাল লয়ে কি আছে, ছেলে দুই ভাগ পেলে মেয়ে এক ভাগ। আপনি যদি ইসলামী পার্সোনাল ল ছেড়ে দিয়ে আপনি কুফরি পন্থাতে বিচার পেতে চান, তাহলে আপনি কি হয়ে যাবেন, তাগুতের পূজারী। বেশ, চার নম্বর কি, যদি কেউ ইলমে গায়েবের দাবি করে, ইলমে গায়েবের দাবিদার হচ্ছে তাগুত। ইলমে গায়েব কাকে বলে, কাকে বলবে ইলমে গায়েব, সত্তর ভাই কাকে বলে ইলমে গায়েব, আল্লাহ ব্যতীত গায়েবের খবর কেউ জানে না, কিন্তু গায়েবের খবর কাকে বলে, কোন কাছে পাঠানো হয় প্রশ্নের মাধ্যমে, সেটা হলো গায়েবের খবর কাকে বলে, বিনা মাধ্যমে কোন খবর বলাকে গায়েবী খবর বলা। আপনি অদৃশ্যের খবর যদি কোন মাধ্যমে বলেন, সমস্যা আছে, সেটা গায়েবী খবর না। আপনি যেমন ধরুন এখন বাংলাদেশে কি হচ্ছে আপনি বলতে পারবেন না, কিন্তু আপনার কোন ভাই যদি কোন স্টুডিওতে কাজ করে আর আপনি সরাসরি ভিডিওতে দেখেন, কিংবা আপনার মা আজকে কি দিয়ে ভাত খেয়েছে বলতে পারবেন না, টেলিফোন লাগিয়ে দেন, মা আজকে রান্না করেছেন, বাবা আজকে মাছ ছিল, আজকে পাঙাশ মাছ ছিল, যদি আপনি খবর নেন, গায়েবী খবর, গায়েবী খবর হলো বিনা ওসিলাতে, বিনা মাধ্যমে, শুনতে পাচ্ছেন, বিনা ওসিলায় বিনা মাধ্যমে খবর বলাকে গায়েবী খবর বলে। আমি একটা উদাহরণ দিই, বাড়িতে পিসার বেজেছে, মিলাদ হয়ে গেছে, এবারে পোলাও খাওয়ার জন্য সবাই বসে আছে, বাড়ির ভিতর থেকে বউ পোলাও আসছে আর স্বামী পোলাও দিচ্ছে সবাইকে, সবারই পাশে পাশে পাশে পাশে মুরগি মুরগি তরকারি দেওয়া হয়েছে, হুজুরের বেলাতে তরকারি দেওয়া হয়নি, হুজুরের বেলাতে শুধু পোলাও বাস। ওদিকে মহিলা বলছে, মহিলা ছিল কিন্তু ওয়াহাবি, এমন হয় না, হয় না, স্বামী স্বামী হচ্ছে বিজাতি আর মেয়ে হচ্ছে হিদাতি, আর এর উল্টো হয় যে মেয়ে স্বামী হচ্ছে হিদাতি আর বিয়ে করেছে বিজাতি, এরকম হয়, মেয়ে হচ্ছে হিদাতি, ঘরে মিলাদ হয়েছে, হুজুরের বড় বড় লম্বা লম্বা পাত বলেছে, ঠিক আছে, গায়েবী খবর এসে আমি সবকিছু জানি, আমি বলতে পারবো সারা বিশ্বে কি হয় ইত্যাদি, এটা বলতে পারেন, ওয়াহাবি মেয়ে ভাবছে আজকে হুজুরকে আমি পরীক্ষা করব, যে ভাব দিয়েছে তরকারি দেয়নি, দিয়ে বলি বিসমিল্লাহ করতে বলো, ইয়ে বেচারি না দেখি বলে আপনারা বিসমিল্লাহ করুন, হুজুর বিসমিল্লাহ করুন, তখন হুজুরের যারা ওই যে হাসিয়া বলে না মানে আশেপাশে যারা হুজুরের বেশি ভক্ত কাছাকাছি থাকে না, তার মানে হুজুরের পকেটে দেওয়া হয়নি। আর বিসমিল্লাহ করতে বললে দিবে তুমি রাগ হয়ে গেছে, আমি হুজুরের পকেটে দিল না, বিসমিল্লাহ করতে বললে আর হুজুর বেতনই স্তব্ধ হয়ে গেছে। দিয়ে তখন হুজুর কি করে খাবে, তরকারি নেই স্তব্ধ হয়ে গেছে সে, তখন তার মন বেচারি খারাপ হয়ে গেছে। তখন এরা যখন বলা বলি করছে যে বেয়াদবি এসে, তখন ভিতর থেকে মহিলা বলছে হুজুর এ ভন্ডামি আর কতদিন করবেন, একটু আগে আপনি বসেছিলেন মজলিসে আর কাবা শরীফের কুকুরটা আনলেন, ভক্তরা বলছে হুজুর কি হলো, বলছে কাবা শরীফের কুকুরটা ঢুকছে তাই টানলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু আগে আপনি কাবা শরীফের কুকুর টাকছিলেন, কত হাজার কিলোমিটার দূরে কাবা শরীফ আপনার নজরে এলো, আর আপনার ভাতের ভিতরে পোলাওয়ের ভিতরে আমি বড় বড় ট্যাং মুরগি ট্যাং ভরে দিয়েছি আপনার নজরে আসেনি, এ ভন্ডামি কতদিন চলবে? গায়ে বিক্ষোভ কাকে বলে তাহলে, বুঝলেন গায়ে বিক্ষোভ কাকে বলে? এই সামান্য সামনে আছে, ভাতের ভিতরে মুরগি ট্যাং ভরা আছে দেখতে পাই বা খবর নেই, আর কাবা শরীফের কুকুর দেখতে পেল ভন্ডামি না, এই হচ্ছে গায়েবি খবর। বিনা ওসিলায় যদি কোনো খবর বলে, এখন যদি এসার সময়ে শেখ সুদাইস নামাজ পড়াচ্ছেন, আপনি টিভির মাধ্যমে বলতে পারেন, রেডিওর মাধ্যমে বলতে পারেন, ফোনের মাধ্যমে বলতে, মাধ্যম দিয়ে বললে সেটা গায়েবি খবর, যদিও অদৃশ্য আপনার চোখের দৃশ্য না, কিন্তু টিভির মাধ্যমে দৃশ্য হয়ে গেল, আর ফোনের মাধ্যমে শোনা হয়ে গেল, রেডিওর মাধ্যমে শোনা হয়ে গেল, এটা গায়েবি খবর না। বুঝতে পারছেন? মা গর্ভবতী আছে, তার পেটে কি সন্তান আছে বলতে পারবেন? এইভাবে বলতে পারবেন না, তোমার মেয়ে হবে কিংবা ছেলে হবে বলতে পারবেন? এটা হলে গায়েবি খবর। কোরআনেও আছে যে কেউ বলতে পারবে না যে মায়ের পেটে কি বাচ্চা আছে, তাই না? কিন্তু যদি ক্যামেরা দিয়ে বলা হয়, ক্যামেরা দিয়ে যদি বলা হয় এভাবে দিয়ে দেখা যাবে, ওই যে পর্দা দেখা যাচ্ছে, হ্যাঁ এইভাবে করলেই বোঝা যাবে ওই জায়গাটা, হ্যাঁ ছেলের না মেয়ে, ও বয়, ওই যে নার্সগুলো থাকে সেই নার্সগুলোই যখন করে না ছেলে হলে বুঝতে পারবে ও বয়, আর যদি বুঝতে না পারে তাকে জিজ্ঞেস করলেও বলবে না, তার কারণ অনেক সময় বোঝা যায় না, তখন সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। এখন যদি বলে দেয় মেয়ে হবে তাহলে তো অসুবিধা আছে, কিন্তু বয় যখন স্পষ্ট বুঝতে পারে তখন বয় বলে দেয়। এটা কি গায়েবি খবর বলা হলো না? কারণ এটা আপনার দেখে বললেন, মাধ্যমে বললেন। তাহলে গায়েবি খবর যে দাবি করে যে আমি গায়েবের খবর জানি, আরে এখানে একটু ফাঁকে একটা বলে নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন? অনেক গায়েবি খবর বলেছেন, জানতেন কিন্তু কিসের মাধ্যমে? তাহলে বোঝা গেল যে ওহির মাধ্যমে যখন যে খবর আসে সেগুলো গায়েবি থাকে না, সেগুলো ওহির খবর হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন, কথাটা ঠিক না। একমাত্র গায়েবের খবর কে জানেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া আসমান জমিনে যে কেউ আছে শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। জানে গায়েবের খবর জানে, কিন্তু না আমরা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর বলতেন, জেনে বলতেন ওহির মাধ্যমে। আমরা এটা বলছি না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতের ভিতরে তরকারি আছে কিনা বলতে পারতেন, পারতেন বলুন? আপনি যদি এটা বিশ্বাস করেন যে আল্লাহ নবী মানে ভাতের ভিতরে কি আছে বলতে পারতেন, যদি জিব্রিল খবর না দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারে খাবার দেওয়া হলো, তাই না? কি দেওয়া হলো? বকরি, ঘোড়া বকরি দেওয়া হলো। আল্লাহ নবী একটু খেলেন, তারপরে খাওয়া বন্ধ করলেন, কিছু সাহাবিও খেয়ে ফেললেন, তাহলে গায়েবের খবর জানতেন? কিন্তু যখনই জানলেন তখন বন্ধ করলেন, বললেন কি, তারপর বুড়িকে ডাকলেন, বিষ মিশানো আছে, বুড়িকে ডাকলেন, দেখে বলছে বুড়ি তুমি এখানে বিষ মিশিয়েছ, কেন বিষ মিশালে? বুড়ি বলল কি, যাতে জানতে পারি যে তুমি নবী কিনা, যদি নবী হও তাহলে ঈমান আনবো, আর যদি নবী না হও তোমার কাছ থেকে আমাদের আমরা মুক্তি পাব। তাহলে জানতেন না বলেই খাওয়া শুরু করেছিলেন, খেয়েছেন এবং বলেছিলেন এবং ইন্তেকালের সময় বলেছিলেন যে সেই খাইবারের বিষ আমার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। যদি গায়েবের খবর জানতেন, ওই যে ভাতের ভিতরে মুরগি আছে, তাহলে এটাও বুঝতে পারতেন যে বিষ মেশানো আছে, কিন্তু বুঝতে পারলেন কখন? যখন জিব্রিল এসে খবর দিলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েবের খবর জানতেন কিভাবে, বহির মাধ্যমে। একবার হঠাৎ করে মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের আগে খবর এলো, আলীকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, যাও দেখো রওজাতুল খাক নামক জায়গাতে এক বুড়ি যাচ্ছে উটের পিঠে, তার কাছে একটা চিঠি আছে যে মক্কা অভিযানের খবর নিয়ে যাচ্ছে, সে চিঠি উদ্ধার করে নিয়েছে। বুড়ি কিন্তু জানে না চিঠিটা কি লেখা আছে, শুনলেন ঘোড়া নিয়ে ঠিক রওজাতুল খাক নামক জায়গাতে গিয়ে বুড়িকে দেখতে পেলে, বলে নেমে আয়, কি ব্যাপার? বলছে তোর কাছে যে চিঠি আছে বের কর। বলছে না, আমার মিথ্যা বলছে, আমার কাছে বলছিস না, কারণ কোরেশরা বলে দিয়েছে, কোরেশ বলতে কি হাতে ছাবি, হাতের বিনা বিবাদা চিঠি পাঠিয়েছে, মানা করে দেওয়া হয়েছে, এই বলছে না আমার কাছে কিছু নেই, শেষকালে তালা পুটি পাঠানি যা থাকে আর কি, ওই যে কি বলে আপনার সামান টামান সব খুলে খুলে দেখলো পেল না, শেষকালে বাধ্য হলে তার সাহাবিরা বাধ্য হল বুড়ি চিঠি বের করে দিয়ে নানা থেকে উলঙ্গ করে দিল। কিসের বিশ্বাস? যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খবর দেবে না সেটা মিথ্যা হবে, হতে পারে চুলের ভিতরে বুঝি হতেই পারে না, বের করবি তো কর, না হয় তোকে উলঙ্গ করে দেখব। বুড়ি তখন ভয় পেয়ে গেছে, শেষকালে এই যে চুলের খোপা থেকে বা ফুটতে করে থেকে চিঠিটা বের করে, তাহলে আল্লাহ নবী গায়েবের খবর জানলেন না? জানলেন না, তাকে জানানো হয়েছিল অবশ্যই। হাদিসে কোথায় উল্লেখ আছে? উল্লেখ থাকা দরকার নেই, এটা আমরা জানি আম ভাবে, আল্লাহ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ আলিমুল গায়বি ফালা ইয়ুযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, তিনি গায়বের পরিজ্ঞাতা, তিনি গায়ব সম্পর্কে কাউকে সিদ্ধিন ছাড়া গায়বের খবর কেউ জানে না, কিন্তু তিনি যাকে চান তাকে গায়বের খবর জানান। বুঝা গেল যে গায়েবি খবর যে দাবি করবে সে তাগুত, আর যে বিশ্বাস করবে সে তাগুতের পূজারী। এখন আপনি গেলেন নি বললেন আমার হাতটা দেখুন, যদি আপনি কোন গণকের কাছে যান শুধু যা গেলেই আপনার ৪০ দিনের নামাজ কবুল হবে না, আর যদি সে যা বলে বিশ্বাস করেন তাহলে কি হবে, কাফের হয়ে যাবে, কারণ কোরআনকে আপনি অস্বীকার করছেন। কোরআন বলছে কেউ গায়েবের খবর জানে না, আর আপনি বলছেন যে আপনি জানেন আমারটা দেখুন হাতটা, ঠিক আছে? সুতরাং গায়েবি খবর যদি কেউ কারোর কাছে গায়েবি খবর জানতে চায় যায়, তাহলে সে হচ্ছে তাগুতের পূজারী। আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর পরিবর্তে নজর, নিয়াজ, মানত, সিজদা প্রভৃতি দ্বারা যারা পূজা করা হয় এবং যাকে বিপদে আহ্বান করা হয় এবং সে তাকে সম্মত থাকে, আমাকে স্মরণ করো জলে জঙ্গলে, হ্যাঁ জলে স্থলে বনে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করবে আমি তোমাকে সাহায্য করবো, নিজেও নিজে প্রচার করছে, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, এবং সিজদা নিচ্ছে, সিজদা নিচ্ছে, সিজদা করছে, তার পায়ে মাথা রাখছে, তার মানে তার পায়ে মাথা রেখে কি করা হচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। এখন একজন মুসলমান হয়েছে, আমি নামটা ভুলে যাচ্ছি, একটা বই আছে বাংলাতেও বেরিয়েছে, যে এক ভগবান ইনসান হয়ে গিয়া, ভগবান ছিল ইনসান হয়ে গেছে, রাজীব গান্ধী তার কাছে ভোটের আগে আর কি আশীর্বাদ নিতে গেছিলেন, তো পায়ে মাথা রেখে আশীর্বাদ করে এই ভগবান বলেছিলেন, এখন মুসলমান সে কিন্তু আমাদের দেশে বলেছিলেন যে তুমি আজীবন প্রধানমন্ত্রী থাকবে, আর তার দু মাস না ক মাস পরেই আজীবন দিন হয়ে গেছে, ফুল চড়াতে গিয়ে শেষ হয়ে গেল। বলছে সেখানে আমি আঘাত খেলাম, আমি ভগবান বলে দাবি করি, আমি একটা ভবিষ্যৎবাণী করলাম দু মাসের মধ্যে সেটা শেষ হয়ে গেল, না এ মানে আমি ভুল পথে আছি। তারপরে সে যাই হোক একটা কোরআন পেয়েছিল পাকিস্তানের কাছে, কোরআন টোরআন পড়ে তারপরে সে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি জেনে শুনে সিজদা নেবে, নজর নিয়াজ নেবে এবং তাকে পূজা করা হচ্ছে, বিপদে আহ্বান করা হচ্ছে এবং সে নিজে তাদেরকে নির্দেশ দিচ্ছে, এ হচ্ছে বিশাল তাগুত। আর এই তাগুতের কাছে যারা যায়, যেমন আপনারা দেখেছেন যে তো পীরের কাছে যারা যায় তার নজর নিয়াজ নিয়ে যায়, সিজদা করে, সালাম করে, প্রণাম করে, সালাম করে, প্রণাম করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে তাগুত। আর যারা যায় তারা হচ্ছে তাগুতের পূজা, আল্লাহ তাআলা আমাদেরকে তাগুতের পূজা থেকে দূরে রাখুন, কারণ তাগুতকে অস্বীকার না করলে মুসলমান হওয়া যাবে না, ইমান আসবে না, ইমান থাকবে না, ইমানের নবায়িত দূরের কথা আসল তাই থাকবে না। আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।